الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. আমি সূরাতুল মাসাদ বা সূরাতুল লাহাব আপনাদের সামনে তিলাওয়াত করলাম। এই সূরাকে সামনে রেখে আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। এই সূরা নাজিল হওয়ার কারণ সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাফা ذات يوم فقال يا صباحا فاجتمعت إليه قريش قالوا ما لك قال أرأيتم لو أخبرتكم أن العدو يصبحكم أو يمسيكم أما كنتم تصدقوني قالوا بلى قال فإني نذير لكم بين يدي عذاب شديد فقال أبو لهب تبا لك ألهذا جمعتنا فأنزل الله عز وجل تبت يدا أبي لهب وتب رواه البخاري. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফা পাহাড়ে উঠলেন, উঠে বললেন ইয়া সাবাহা, একটা সংকেত, সাবধান থাকো, সাবধান থেকো। ইয়া সাবাহা এটা আগেকার যুগে এরকম তাদের প্রচলন ছিল। তখন ইয়া সাবাহা বলে আহ্বান করলেন, ফাজতামাআত ইলাইহি কুরাইশ, ওই সময় কুরাইশের লোকজন তার কাছে এসে জড়ো হল। তারা বললেন মা লাকা, ব্যাপার কি, কেন আমাদেরকে তুমি জড়ো করেছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্নাল আদুওয়া ইউসাব্বিহুকুম আও ইউমাসসিকুম আমা কুনতুম তুসাদ্দিকুনি, বলো তো আমি যদি তোমাদেরকে বলি এই মুহূর্তে একটা শত্রুবাহিনী দেখা যাচ্ছে, যে শত্রুবাহিনী তোমাদের উপর সকালে কিংবা বিকালে আক্রমণ করবে, এরকম সংবাদ যদি আমি তোমাদেরকে দেই তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? পালু বেলা, তারা বলল অবশ্যই। قال فإني نذير لكم بين يدي عذاب شديد, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি কঠিন আযাবের। এরপর হাদিস শুনলে বুঝবেন আরেকটু। فقال ابو لهب تبا لك لهذا جمعتنا, ওই সময় আবু লাহাব বললেন বা বলল তুমি কি আমাদেরকে এজন্য জড়ো করেছ? তাব্বান লাক, তোমার জন্য ধ্বংস হোক, নাউযু বিল্লাহ। ফানজালাল্লাহ, ওই সময় আল্লাহ নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব, হাদিসটি বুখারীতে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে অন্য রেওয়ায়ত। তিনি বলছেন, লাম্মা নাযালা ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, যখন এই আয়াতটি নাজিল হলো, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করুন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফায় চড়ে ডাকতে লাগলেন, বললেন, ইয়া বানি ফিহর, ইয়া বানি আদি, লিবুতুনি কুরাইশ, কুরাইশ বংশের বিভিন্ন শাখার নাম ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করতে লাগলেন, হাত্তা ইজতামাউ, এমনকি তারা ওখানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জড়ো হলো। বলছেন, فَجَعَلَ الرَّجُلُ إِذَا لَمْ يَسْتَطِعْ أَنْ يَخْرُجْ أَرْسَلَ رَسُولًا لِيَنْظُرَ مَا هُوَ, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আহ্বান করলেন, যদি কেউ না আসতে পারে তাহলে সে অন্য প্রতিনিধি তার পক্ষ থেকে পাঠিয়েছে ওখানে এসে দেখার জন্য কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জড়ো হওয়ার জন্য আহ্বান করছেন আর বিপদ সংকেত দিচ্ছেন। فَجَاءَ أَبُو لَهَبٍ وَقُرَيْشٍ, أبو لهب এবং কুরাইশের লোকজন আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, أَرَأَيْتَكُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلًا بِالْوَادِي تُرِيدُ أَن تُغِيرَ عَلَيْكُمْ أَكُنْتُمْ مُصَدِّقِيًّا؟ قَالُوا نَعَمْ, مَا جَرَّبْنَا عَلَيْكَ إِلَّا صِدْقًا, قال فاني نذير لكم بين يدي عذاب شديد. তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো তো, আমি যদি তোমাদেরকে বলি একটি অশ্বারোহী বাহিনী এখানে এসেছে নিম্ন উপত্যকায়, ওরা এসেছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তারা বলল, নাম, মা জাররাবনা আলাইকা সিদক ইল্লা সিদকান, তারা বলল, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ এর পূর্বে আমরা আর কখনো তোমা থেকে সত্য আচরণ ছাড়া অসত্য আচরণ দেখতে পাইনি। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী এবং আমিন বিশ্বাসী। ওইসব মুশরিকরাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল, বিশ্বাসী উপদেশ দিয়েছে। তারা বলেছে, যদি তুমি এরকম বলো তাহলে অবশ্য অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নি নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি মহাশাস্তির, অর্থাৎ জাহান্নামের আগুনের। উদ্দেশ্য কি? তোমরা ইমান আনো আল্লাহর উপর, যদি ইমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা জাহান্নাম থেকে নাজাত পাবে, আর যদি ইমান না আনো তাহলে জাহান্নাম থেকে নাজাত পাবে না, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। সবাই খামোশ, কেউ জবাব দেয়নি। জবাব দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। আবু লাহাব বলে উঠল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা, আজকের এই দিনে সারাটা দিনই তোমাদের তোমার জন্য ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এজন্য জড়ো করেছ? তাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আহ্বান জানানো এটা সঠিক না। যদি কোন দেবদেবীর প্রতি আহ্বান জানানোর জন্য জড়ো করা হতো তাহলে সবাই হাততালি দিত, তাই না? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়ো করেছেন আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করার জন্য। তাই যারা তাওহীদুল উলুহিয়া ইবাদতের একত্ববাদের দিকে আহ্বান করে, এদেরকে নিয়েই লোকজন ঠাট্টা বিদ্রুপ করে। আর সবার আগে মক্কার মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, আর সবার আগে যে করেছে সে হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আর সে হচ্ছে কে? আবু লাহাব। তখন এই সূরা নাযিল হলো, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. এবারে আসি প্রথমে তরজমা শুনি, তারপরে তাফসীর শুনব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, ওয়া তাব্ব আর সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ আর সে যা কামাই করেছে তা তার কোন উপকারে আসেনি, আর কিরকম আসতে পারে। সায়াসলা নারান যাতা লাহাব, ওচিরেই সে জাহান শিখাযুক্ত আগুনে অর্থাৎ জাহান্নামের আগুনে প্রবেশ করবে আর ওখানে জ্বলবে পুড়বে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, আর তার মারআ স্ত্রী, কারণ তার স্ত্রী সবসময় তার সাথে সহযোগিতা করত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে, আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার একটি গুণ বর্ণনা করা হয়েছে, সে কি করত, হাম্মালাতাল হাতাব, জ্বালানি কাঠ বহন করে নিয়ে আসত। এর ব্যাখ্যা পরে শুনবেন আবার। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার ঘাড়ে বা গলদেশে হাবল রশি থাকবে বা রশি ছিল, মাসাদের, মাসাদ মানে খেজুরের ছাল, ছালের তৈরি রশি তার গোড়ায় থাকত। আসেন এই আবু লাহাব কে, কাল ইবনু কাসির রহমাতুল্লাহ আলাই, আবু লাহাবের নাম হচ্ছে আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল বলেন, আব্দুল্লাহ, তার দাদার নাম কি ছিল, আব্দুল মুত্তালিব। তাহলে আব্দুল মুত্তালিবের আরেক ছেলে যার নাম হচ্ছে আব্দুল উজ্জা, নাউযু বিল্লাহ, তার নামটাই গড়বড়। আর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপার নামটাই ভালো, আব্দুল্লাহ, সেটা ভিন্ন কথা, তার অবস্থা কি, বর্তমানে কোন অবস্থায় আছেন না আছেন সেটা আরেক কথা, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নাম ঠিক আছে, ঠিক না, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আর এর নাম হচ্ছে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, ওই তাদের মূর্তি যেটা, যে মূর্তির পূজা করত, হ্যাঁ ওই দেবদেবী দেবী পূজা করত, ওর নাম হচ্ছে উজ্জা, এই তার নাম হচ্ছে আব্দুল উজ্জা, নাউযু বিল্লাহ। আমরা যদি কারো দিকে সম্বন্ধ করে বান্দার বান্দা হিসেবে সম্বন্ধ করি, তাহলে কার বান্দা হিসেবে সম্বন্ধ করব বলেন, আল্লাহ, তাহলে আপনি নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, আব্দুল গফুর ইত্যাদি। কিন্তু অন্য কোন মানুষের কোন সৃষ্টির বান্দা আমরা নই, আমরা একমাত্র বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশূনা আলাল আরদি হাওলান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। তাই আমরা কালিমা শাহাদাত পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সমস্ত মানব সমস্ত জিন সকলেই আল্লাহর বান্দা। তাই এই যে আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার নাম ছিল আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব, উপনাম ছিল আবু উতাইবা। তার নাম যে রাখা হয়েছে আবু লাহাব, কারণটা কি, তার চেহারা নাকি জলমল করত এজন্য, আর লাহাব অর্থ হচ্ছে অগ্নিশিখা, তাহলে নাম যেমন কাম তেমন, তাই চেহারা জলমল করলে তো লাহাব কেন রাখবে, অন্য কিছু রাখতে পারে না, রেখেছে আবু লাহাব, যার ফলে তার পরিশেষ পরিণতিও হচ্ছে জাহান্নাম। সবাই বলি নাউযু বিল্লাহ। এই আবু লাহাব। وكان كثير الاذيه لرسول الله صلى الله عليه وسلم والتنغض له والتنغص له والازدراء به والتنقص له ولدينه ان لله واجب الله رسول صلى الله عليه وسلم কে সবচেয়ে বেশি কষ্ট দিত এই আবু লাহাব, অথচ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করত মানুষের সামনে, নবীর ইজ্জত হানি করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন সে দিনকেও তুচ্ছ তাচ্ছিল্য করত সবচেয়ে বেশি। ইমাম ইবনে কাসীর রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, وعندما كان النبي صلى الله عليه وسلم يدعو يا ايها الناس قولوا لا اله الا الله تفلحوا, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে ডেকে বলতেন, হে লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সফল হবে দুনিয়াতে এবং আখিরাতে। আমরা সফল হতে চাই দুনিয়াতে আখরাতে, আর আমাদের আসল লক্ষ্যবস্তু কোনটা? দুনিয়া না আখরা। তাই আখরাতে সফলতা এটা হচ্ছে আসল সফলতা, আর দুনিয়ার সফলতা যদি কেউ মনে করে দুনিয়াতে আমি বড় ধনী হব এটা সফলতা, এটা বড় সফলতা না। দুনিয়ার সফলতা হচ্ছে মানুষ দিনের উপর চলতে পারে, এটা হচ্ছে বড় সফলতা। দুনিয়ায় আপনি দিনের উপর অনর থাকবেন, অটল থাকবেন, যত ঘাত প্রতিঘাত এসেছে, যত বিপদ এসেছে, সব ঘাত প্রতিঘাত আর বিপদ উপেক্ষা করে আপনি যদি দিনের উপর হক থাকতে পারেন, অবিচল থাকতে পারেন, তাহলে এইটা হল বড় সফলতা। সত্য না মিথ্যা? তাই আমরা সবাই চেষ্টা করব দিনের উপর যেন থাকি। কারো কান কোথা শুনে কেউ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো, আমি দিনের পথে এগিয়ে যাচ্ছি আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, আমি এইসব ঠাট্টা বিদ্রুপ আর এরকম মানুষ আমাকে নিয়ে ঢং তামাশা করছে, এজন্য আমি কি দিন ছেড়ে দিব না দিনের উপর সাবিত থাকবো? বলেন দিনের উপর সাবিত থাকবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু, হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করে হকের পথে থাকো, এমনি ভাবে একজন আরেকজনকে সবর করার উপদেশ দাও, ইসবিরু ওয়া সাবিরু। তাই দিনের উপর থাকাটা হচ্ছে বড় কাজ। আপনি কিছুদিন এগিয়ে গেলেন পরে আবার পিছিয়ে গেলেন, এটা হয় না। তাই যারা হক গ্রহণ করে ইসলাম কবুল করে, ইসলাম কবুল করার পরে যারা ইসলাম ছেড়ে দেয় এরা হচ্ছে মহা অপরাধী। এদের ব্যাপারে শরীয়তের বিধান হচ্ছে মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে দিন পরিবর্তন করে তাকে তোমরা হত্যা করো। হাদিসটি বুখারীতে, সহি কি না বুঝতে পারছেন? কারণ সে ইসলাম কবুল করলো, ইসলাম কবুল করে আবার যখন দিন ছেড়ে দিল তার মানে সে একথা প্রকাশ করতে চাচ্ছে যে এই দিন ঠিক না, এই দিনকে খারাপ মনে করেই আমি আবার এই দিন পরিত্যাগ করেছি, অতএব এই লোককে আর ছাড়া যায় না, একে বড়জোর অবকাশ দেয়া দিতে পারে তিন দিন পর্যন্ত, তারপরে তাকে হত্যা করা হবে এই মুর্তদার বেদিনকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর এই যে লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিম আসসালাম লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছেন, না অন্য কোন কালিমা ছিল তাদের? আদমের ওই কালিমা, নূহ আলাইহিস সালামের ওই কালিমা, ইব্রাহিম আলাইহিস সালামের ওই কালিমা, মূসা আলাইহিস সালামের এই কালিমা, ঈসা আলাইহিস সালামের এই কালিমা, হুদ আলাইহিস সালামের এই কালিমা, সালেহ আলাইহিস সালামের এই কালিমা, লুত আলাইহিস সালামের এই কালিমা, ইসমাইল আলাইহিস সালামের এই কালিমা, ইলিয়াস আলাইহিস সালামের এই কালিমা, ইলিয়াসা আলাইহিস সালামের এই কালিমা, ইদ্রিস আলাইহিস সালামের এই কালিমা, অর্থাৎ যত নবী রাসূল এসেছেন সবারই এই কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করতেন লোকজনকে আর বলতেন তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মুখ দিয়ে বলতেন না মন থেকে বলতে হবে? এই জায়গায় আরেকটা কথা, অনেকে হয়তো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শুধু মুখ দিয়ে জপে কিন্তু ভিতরে নাই, সে মুসলমান হবে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে জিকির আছে না আমাদের দেশে প্রচলিত, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মনে আছে বাবাও কিছু করতে পারে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো? লা ইলাহা ইল্লাল্লাহ ওইসব মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, কারণ তারা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে লাত উজ্জা মানাত এইসব দেবদেবী যারা আছে ওইসব দেবদেবীকে পরিত্যাগ করতে হবে, এই জন্য মুশরিকরা বলতো না লা ইলাহা ইল্লাল্লাহ। আর যারা বলেছেন ওরা জেনে বুঝেই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোন ইলাহ নেই, একমাত্র সত্য মাবুদ আল্লাহ। এবারে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম জেনে বুঝেই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বললেন জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ, এই অবস্থায় তাদের সাথে পুতুল থাকতে পারে বলেন, মূর্তি থাকতে পারে, মসজিদে গিয়ে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম সালাত পড়ার জন্য আসছেন, আল্লাহু আকবরের ধ্বনি শুনেছেন, আল্লাহু আকবর আল্লাহর আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করবেন, আত্মসমর্পণ করবেন, আল্লাহর ইবাদত করার জন্য এসেছেন, আর এই অবস্থায় কি মসজিদে পুতুল নিয়ে আসতে পারে? কেন বললাম এটা? কারণটা হচ্ছে কিছু মানুষ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে রফল ইয়াদাইন করতেন তার মানে ছিল সাহাবায়ে কেরাম পুতুল নিয়ে আসতেন বগলে, বলে কিনা কিছু মানুষ? এটা জাহিলরা বলে, আলিমরা বলে না, এমনকি হানাফি মাযহাবের উলামা যারা তারাও বলেন না আমার জানা মতে। আর কিছু অসৎ লোক আছে, গলত লোক, কিছু বুঝে না, জাহিল, ওরাই বলে এরকম হয়েছে, কোন আলিম বলবে না এটা, যদি আলিম হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পুতুল ছেড়েই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, বলেননি? তাহলে মসজিদে কিরকম নিয়ে আসতে পারেন পুতুল? অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করুন। আলিমদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু আপনি এমন একটা ঘটনা বলে দিলেন একদম মিথ্যা কিচ্ছা কাহিনী, যার যার মাধ্যমে আপনি সাহাবায়ে কেরামদের উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করতেন, বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল হবে, দুনিয়াতে সফল হবে, আখেরাতেও সফল হবে। লোকজন তার আশপাশে থাকত, ওই সময় কানা আবু লাহাবিন ইয়ালহাকু বিহি ওয়া ইয়াকিফু ওয়ারাহ ওয়া ইয়াকুলু ইন্নাহু সাবিউন কাযিবুন ইন্না লিল্লাহ ওয়া ইয়াতবাউহু হাইসু যাহাব। আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগে যেত আর বলতো এইটা হচ্ছে ধর্মত্যাগী মিথ্যাবাদী, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতো? সাবে, সাবে মানে ধর্মত্যাগী। সে কেন ধর্মত্যাগী বলেছে? ওই যে তার মুশরিক ধর্ম, শিরকের যে ধর্ম পথ ত্যাগ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো শিরক করেননি, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করেছে। কিন্তু তার কথা হচ্ছে যেহেতু তিনি বাবদার ধর্ম গ্রহণ করেননি তাই তিনি হয়ে গেছেন তার কথা মোতাবেক সাবিক। আবার বলছে কাযিব, তিনি যে আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসছেন এই দাবি যে করেছেন এক্ষেত্রে তিনি নাকি কাযিব, নাউযু বিল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এর দ্বারা বুঝে যায় বিশেষ করে হজের মৌসুমে লোকজন দূর দূর থেকে আসত হজ আদায় করার জন্য, ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ বুঝে মানুষদেরকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করতেন। কিন্তু এই আবু লাহাব তথা মতো আরো কিছু লোক, কিন্তু সবার আগে যে তা সে হবে কে, আবু লাহাব এরকম করত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ধাওয়া করত আর লোকজনকে বলতো ও হচ্ছে সাবি, ও হচ্ছে কাযিব, অথবা আর কেউ কেউ বলতো ও হচ্ছে মাজনুন, পাগল, নাউযু বিল্লাহ মিন যালিক। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগল? সূরাতুল কলমে রব্বুল আলামিন শুরুতেই বলেছেন ما انت بنعمه ربك بمجنون, আপনি আল্লাহর আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন, ইহসান পেয়েছেন, দয়া অনুকম্পা পেয়েছেন, এই অনুকম্পা পেয়ে আপনি কি রকম মজনু হতে পারেন? আপনি পাগল না, সুবহানাল্লাহ। আর এই সব মুশরিকরা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল। এই জামানা যারা আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করে, যারা হকের দিকে মানুষকে আহ্বান করে, বলে কবর পূজা করো না, পীর পূজা করো না, গুর পূজা করো না, অমুক পাথর পূজা করো না, কথিত সৌদ পূজা করো না, তখন তাকে বলবে হ্যাঁ এটা তো হঠাৎ করে পাগল হয়ে গেল, এতদিন ভালো ছিল এখন পাগল হয়েছে, বলে কিনা ভাই? আমরা এইসব কথা উপেক্ষা করেই হকের পথে টিকে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। এইগুলো আবুল হাব সম্পর্কে কিছু কথা। শেখ আমার উস্তাদ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলী এই সূরার ব্যাখ্যাতে তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক ছিলেন, সত্য নবী ছিলেন, তিনি রাষ্ট্র ক্ষমতা লাভের জন্য, ইজ্জত পাওয়ার জন্য, নেতৃত্ব লাভের জন্য যে দিনের দিকে আহ্বান করতেন এই উদ্দেশ্যে করতেন না, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করতেন। রাষ্ট্রীয় ক্ষমতার লোভে তিনি আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করতেন না, ঠিক না ঠিক বলেন? নেতৃত্বের জন্য করতেন, ধন সম্পদের জন্য করতেন, সুন্দরী মেয়েকে বিয়ে করবেন এজন্য করতেন না। এজন্যই দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়া, প্রথম বিবাহ যার সাথে হয়েছে তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার বয়স ছিল 40 আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25। ইজ্জত, দুনিয়ার ইজ্জত যদি তিনি চাইতেন তাহলে মক্কার মুশরিকরা যখন বলেছিল যদি তোমরা তুমি দুনিয়ার ইজ্জত চাও, টাকা পয়সা চাও, এই মক্কার প্রধান হতে চাও, বড় ইজ্জতওয়ালা হতে চাও, তাহলে আমরা তোমাকে ওই রকম বড় ধনী বানিয়ে দেব, আমাদের প্রধান বানিয়ে দেব, ভালো সুন্দরী পদবী নারীকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব, কিন্তু তোমার একটা কাজ হবে, তা হবে লা ইলাহা ইল্লাল্লাহর পথে মানুষকে ডাকবে না। বলুন নাউযুবিল্লাহ। কারণ নবী কি তাদের কথা মেনেছেন? এই প্রস্তাব মানার উপযোগী? সারা দুনিয়া আসুক, দুনিয়া আসুক না আসুক, আমি খাই না খাই, আমাকে একই পথে আহ্বান করতে হবে, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা উপস্থিত যারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে উল্লেখযোগ্য, তাদের কথা বলেছেন, তারা হচ্ছেন তিন প্রকার। এক প্রকার হলেন যে বা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন আর ইসলাম কবুল করেছেন, ওয়া আসলামা লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য আল্লাহর উদ্দেশ্যে ইসলাম কবুল করেছেন, আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন, এইগুলো এক প্রকার। আরেক প্রকার ওয়াকিসমুন সানাদা ওয়া সাআদা লাকিন্নহু বাকিন আলাল কুফরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছেন, তাকে সাহায্য করেছেন, শক্তির যোগান দিয়েছেন, কিন্তু তিনি কুফরি পরিত্যাগ করেননি। আর আরেক প্রকার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করেছে, সব সময় তার বিরোধিতা করত কাফির অবস্থায়, এই হল তিন প্রকার। যে বা যারা ইসলাম কবুল করেছেন তারা হচ্ছেন দুইজন, একজন আব্বাস বিন আব্দুল মুত্তালিব আর আরেকজন হচ্ছেন হামজাহ বিন আব্দুল মুত্তালিব। আপনাদের জানা আছে তো, একজন আব্বাস বিন আব্দুল মুত্তালিব আর আরেকজন হামজাহ বিন আব্দুল মুত্তালিব। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, হামজাহ রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন। হামজাহ আব্বাস থেকে উত্তম ছিলেন, আল্লাহ তাকে কবুল করেছেন শহীদ রূপে। তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন, হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। হামজা বিন আব্দুল মুত্তালিবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিহি, তিনি হচ্ছেন আল্লাহ আর তার রাসূলের সিংহ। বলছেন আখরাজাহুল বুখারী ফি তারিখিল কবীর ইবনু আবি আসিম ফিল জিহাদ। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হামজা বিন আব্দুল মুত্তালিব সাইয়্যিদুশ শুহাদা হামজা, শহীদদের নেতা হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। এই গেল এক প্রকার চাচা। আরেক প্রকার আম্মা আল্লাযী সানাদা ওয়া সাআদা মা বাকাইহি আলা আল কুফরি ফাহুয়া আবু তালিব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছেন আজীবন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি দিয়েছেন কিন্তু তিনি কুফরি অবস্থায় ছিলেন আর এই কাফির অবস্থায় তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু তালিব সম্পর্কে তার মৌত যখন আসলো, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের রিওয়ায়াত, সহিহ মুসলিমে এরকম এসছে যখন তার মৃত্যু উপস্থিত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে গেলেন, গিয়ে বলছেন ইয়া আম্মি কুল লি কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, অন্য লফজে আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার চাচু, আপনি আমার জন্য একটি কালিমা পাঠ করুন, এই কালিমাকে উপলক্ষ করে আমি আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যদিকে ওই জায়গায় কুরাইশের বড় দুই নেতা ছিল, প্রধান যে নেতা মুশরিক সে হচ্ছে আবু জাহাল, আবু জাহাল উপস্থিত, আর আরেকজন আব্দুল্লাহ বিন আবি উমাইয়া। তো আবু জাহাল আবু তালিবকে বলে খেয়াল করো, কুরাইশের ধর্মে তোমার বাপের ধর্মে কলঙ্ক রেখে মরো না, ভাতিজার কথা শুনে এরকম করো না। আর বারবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাকে, যিনি সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করতেন, এমনকি বলেছেন বাবা তুমি তোমার যে পথে আছো, যে কালিমার দিকে মানুষকে আহ্বান করছো, তুমি এই কালিমার দিকে লোকজনকে আহ্বান করো, আমি তোমার সাথে আছি, দেখবো তোমাকে কে কি করে। এক পর্যায়ে এরকম বলেছিলেন আবু তালেব, কিন্তু হৃদায়ত তার ভাগ্যে জন্মায়নি, আল্লাহ রহমে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বলছেন তুমি এরকম করো, আপনি একবার বলে দিন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। যদি তিনি বলে দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তিনি নাজাত পেতেন কিনা বলেন তো? নাজাত পেয়ে যেতেন। কিন্তু একদম লাস্টে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি মানেননি, ওই আবু জাহালের কথা মানলেন আর বললেন আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আর বললেন যদি আমাকে কুরাইশ বংশের লোকজন দোষারোপ না করত তাহলে আমি বলে দিতাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই বলছেন আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আর একথা বলে মারা গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আপনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার উপর নিষেধাজ্ঞা না আসে এক্ষেত্রে। মালাম উনহা আনহু। ওই সময় কোরআনের আয়াতকে সামনে রেখে বুঝে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আপন চাচার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, সাহাবায়ে কেরাম শুনে বললেন তাহলে নবী যখন তার চাচার জন্য মুশরিক চাচার জন্য দোয়া করলেন তাহলে আমরা বললে করলে আর কি, তাই তারাও করতে লাগলেন। এটা কোন কোন মুফসির উল্লেখ করেছেন, কারণ রব্বুল আলামিন বলেছেন এরপরে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ولو كانوا اولي قربى من بعد ما تبين لهم انهم اصحاب الجحيم. মুমিন নবীর জন্য এবং মুমিনদের জন্য জায়েজ নয়, এখানে স্পষ্ট এটি মা কানাল শুভনীয় নয়, তার মানে কি জায়েজ নয় যে তারা মুশরিক আত্মীয় স্বজন যারা এই অবস্থায় মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবীর জন্য জায়েজ না, মুমিনদের জন্য জায়েজ না। তোমার কাছে স্পষ্ট হয়ে গেছে সে জাহান্নামী, তাই তুমি কি রকম বলবে? অতএব বোঝা গেল কেউ যদি সরাসরি মুশরিক অবস্থায় মারা যায় তার জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ না, জায়েজ না বলেন, জায়েজ না, ঠিক না? যদি আপনি জানেন সে সরাসরি কবর পূজা করে, সরাসরি আগুন পূজা করে, যদি আপনি জানেন সরাসরি সৌদ পূজা করে, সরাসরি পাথর পূজা করে, সরাসরি মৃতের পূজা করে, মৃতকে আহ্বান করে আল্লাহ ছাড়া, এটা হচ্ছে সরাসরি মুশরিক, এই অবস্থায় যদি মারা যায় তাহলে তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা জায়েজ না বলেন। আর আরেকটি আয়াত নাজিল হয়েছে আবু তালিবের সানে, তাইলে আগেরটা নাজিল হয়েছে সবার সানে, সবার ক্ষেত্রে, চাই নবী হন চাই মুমিন হন, কারোর জন্য মুশরিক বা অমুসলিম আত্মীয় স্বজনের জন্য দোয়া করা জায়েজ না। আর এই আয়াতটি বিশেষ করে আবু তালিবের ক্ষেত্রে নাজিল হয়েছে সূরাতুল কসসের আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে ভালো পান তাকে হেদায়ত দিতে পারবেন না, আল্লাহ যাকে ভালো পায় তাকে সে হেদায়ত দেয় আর দিতে পারে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার আপন চাচাকে হেদায়ত দিতে পারলেন না, তাহলে আপনি পারবেন, আমি পারবো, অমুক পারবে আর তুমুক তো পারবে, কারণ হেদায়তের মালিক কেউ না, হেদায়তের মালিক আল্লাহ। তবে বলবেন হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদি ছিলেন, আমরা বলবো হাদি ছিলেন মানে পথ প্রদর্শক ছিলেন, কিন্তু কবুল করানোর মালিক তিনি না, কবুল করানোর মালিক কে? আল্লাহ। এই যে আবু তালিবের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যে দোয়া করেছেন সুপারিশ পুরোপুরি কবুল হয়নি, কেন? যেহেতু মুশরিক, কিন্তু কিছুটা কবুল হয়েছে। কিরকম শুনেন, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন তিনি যে সুপারিশ করেছেন চাচার জন্য এজন্য কিছুটা ফায়দা, কিরকম? জাহান্নামের আগুনে বা জাহান্নামে তাকে আগুনের দুটি জুতা পরিয়ে দেয়া হবে, যার ফলে তার মগজ ওই রকম ফুটতে থাকবে যেভাবে মনে করেন পানি ফুটে অথবা তেল ফুটে, ওই রকম ফুটতে থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার চাচার জন্য জাহান্নামের আগুনে এটা সবচেয়ে কম শাস্তি। কম শাস্তি কেন? যেহেতু মোহাম্মদ রসুল্লাহ তার জন্য সুপারিশ করেছিলেন, এই হচ্ছে ফায়দা। তো আপনি এবারে খেয়াল করুন তো, জাহান্নামে যার শাস্তি সবচেয়ে কম তার শাস্তি যদি এরকম হয় তাহলে বড় শাস্তি সম্পন্ন যারা ওদের কি অবস্থা হবে? এজন্যই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতি সালাতে শেষ বৈঠকে জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার জন্য, আল্লাহর দরবারে আশ্রয় চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বলেছেন ইদা তাশাহাদা আহাদুকুম ফালইয়াতাউযু বিল্লাহি মিন আরবা, তোমাদের কেউ যখন শেষ তাশাহুদে বসে বা শেষ তাশাহুদ পাঠ করে তখন যেন সে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আচ্ছা, যেহেতু সময় কম, এরপরে আরেকটা, দুই প্রকার চলে গেছে নবীর চাচা। এই জায়গায় আরেকটা কথা বলতে পারি, নবীর আপন চাচা নিজের আত্মীয় কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাঁচাতে পারেননি। তাই কেউ যদি আপনার আত্মীয় হয় আপনি বলবেন না না অমুক পীর আছে, পীরের আত্মীয় রয়েছে, ও এমনি চলে যাবে, বলে কিনা? আবার বলে না অমুক আছে তার মুরিদ যারা আছে কিয়ামতের দিন একদম আলাতুল। আবার কেউ কোন কোন বন্ড আছে একদম সরাসরি বন্ড শয়তান খবিস, কিরকম ওকে মুসলিম বলবেন? সে বলছে, এমন পীর যদি তুমি মারা যাও তাহলে তোমার পীর ওখানে কবরে যাবে, ওখানে গিয়ে সে তোমাকে তরাইয়া দিবে। তাই রে কালাতুন, ওই মুনকার নাকিরের জোয়াল ওইটা লাগবে না, আর এটা হচ্ছে তার সরাসরি সে পৌঁছিয়ে দেয়। এটা মুসলমান না কাফের কি বলেন? ইন্না লিল্লাহ ওয়া ইন্নী রাজিউন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাতে পারেননি, আপন চাচাকে বাঁচিয়ে দিবে, সে নিয়ে যায় কবরে। আবার অনেক কিছু আছে, ওগুলো তো বলার সময় না এখন। আচ্ছা, আরেকটা আরেক চাচা আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করার চেষ্টা করত, সেই হচ্ছে আবু লাহাব। আর এর আগে আপনারা শুনেছেন আবু লাহাবের এই সূরা নাজিল হওয়ার কারণটা কি সহিহ বুখারী থেকে। এবারে হালকা তফসির করি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, সে যেভাবে বলেছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার ধ্বংস হোক, তো আল্লাহ তার জবাব স্বরূপ আয়াত নাযিল, সূরা নাযিল করলেন, বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, আর দুহাত বলতে দুহাত না, সে নিজেই ধ্বংস হোক। দুহাত বলা হয়েছে এই জন্য যেহেতু হাত দ্বারাই মানুষ সব কাজকর্ম করে, ঠিক না? এই জন্য দুহাত বলা হয়েছে। তাই আবু লাহাব যেন ধ্বংস হয়, আর ও তাব্বা মুফাসসিরিনা বলেন তাব্বা মানে আর সে নিশ্চিতই সে ধ্বংস হয়ে গেছে। তাহলে একটা হচ্ছে বদ্দুয়া আর আরেকটা হচ্ছে সংবাদ। মুফাসসিরিনদের মধ্যে থেকে কেউ কেউ বলেছেন এই আয়াত যখন নাজিল হলো সে বলছে আমার বাতি যে আমাকে এরকম বলছে, যদি আমার জন্য জাহান্নাম হয় তাহলে অসুবিধা নাই, আমার অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, এদের বিনিময়ে আমি বেঁচে যাবো কাল কিয়ামতের দিন, নাউযু বিল্লাহ। কেউ কেউ উল্লেখ করেছেন এটা, আমি কিন্তু এটা তাকি করিনি, কিন্তু মুফাসসিরিনদের কথা। তো আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ আর যে সে যা কামাই করেছে তার কোন উপকারে আসেনি এবং আসবেও না, দুনিয়াতে আসেনি, আখেরাতে কিরকম আসবে? আল্লাহ কি আপনাকে দুনিয়া আখেরাতে বলবেন তুমি 1,00,000 টাকা আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে আমি জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব, বলবে? আচ্ছা সৌদি কোটিপতি অমুক, তুমি আমাকে 1 কোটি রিয়াল দিয়ে দাও, তোমাকে খালা দিয়ে দিব। আর না ওকে বলবে সৌদি বাদশা তুমি মাশা আল্লাহ বড় ধনের মালিক, একটা খনি দিয়ে দাও স্বর্ণের, তোমাকে দিয়ে দেব, হবে? ফালা ইয়াকবালা মিন আহাদিহিম মিলুল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহ। রব বলেছেন যারা কাফির অবস্থায় মারা যায় আর এই অবস্থায় প্রতিষ্ঠিত থাকে, আর এই অবস্থায় মারা গেল, কেয়ামতের দিন তারা যদি বলে আমিন জমিন ভরা স্বর্ণ দিয়ে দিব আর আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আল্লাহ বলে এটা তাদের পক্ষ থেকে কবুল করা হবে না। সুবহানাল্লাহ, তাহলে কার আছে জমিন জমিন ভরা স্বর্ণের মালিক? কি আছে, কেউ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মাল ধন সম্পদ মানুষেরা একটু টাকা পয়সা পেয়েই বড়াই করে, আগে হয়তো গরিব ছিল, বর্তমানে এখন বলবেন না না আমি আগে থেকেই ধনী, কিছু মানুষ এরকম আছে না, আগে গরিব হয়তো তার বাবু গরিব দাদাও গরিব, কি বলো খ্যাবিরন আন খ্যাবিরিন, বংশীয় সূত্রে আমি পেয়েছি দাদাও ছিল বড় ধনী, বাপও ছিল বড় ধনী, পরদাদাও ছিল বড় ধনী, এর উপরেও বড় ধনী, সে আর গরিব না, টাকা পয়সা পেয়ে সব ভুলে যায়। এরকম করবেন না, যদি গরিব থাকেন আগে আল্লাহর রহমত পেয়েছেন, ধন পেয়েছেন, আল্লাহকে ভুলবেন না। কে দিল তোমাকে? তুমি যদি বলো হ্যাঁ হামেশ বড়া কোন, হ্যাঁ ওই যে কারুন বলেছিল, এরকম যেন কেউ না বলে, নাউযু বিল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মাল আমরা বুঝলাম, কাসাব কি? কাসাব মানে সে যা কামাই করে। উপস্থিতদের কেউ কেউ বলেছেন তার অর্থ হচ্ছে এর দ্বারা তার সন্তানাদি, আর মা কাসাব সন্তান, এক তফসিরটা ঠিক আছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেরা যে কামাই করো এটা হচ্ছে সবচেয়ে পাক পবিত্র খাবার, আর তোমাদের সন্তানেরা হচ্ছে তোমাদের কামাই। কথা বুঝলেন? সন্তানেরা কি তোমাদের কামাই। তাই ওমা কেসাব, তো আগে মালের কথা বলা হয়েছে, আর এখানে কি বলা হয়েছে ওমা কেসাব, বলতে কি সন্তান? কে বলেছেন? কোন কোন মুফাসসির। আর এটা এই হাদিস দ্বারা প্রমাণ মানে অনেকটা যেমন সঠিক অনুমান হচ্ছে। আর এই হাদিসটি আখরাজাহু তিরমিজি, ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, আর ইমাম তিরমিজি বলেছেন হাদা হাদিসুন হাসানুন সহীহ। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন কিন্তু এটা মা কাসাব শুধু তার সন্তান নয়, এর সাথে সন্তান সে যা কামাই করে টাকা পয়সা তার তা সামিল, তার ইজ্জত যেটা সে কামাই করেছে তা সামিল, তার পদমর্যাদা সামিল, এই সবই তার মধ্যে সামিল। তো বলছেন আবুল আহাবের ধন সম্পদ কাজে আসেনি, এমনিভাবে সে যা কামাই করেছে তাই তার ধন সম্পদ হোক, চাই তার সন্তান হোক, চাই তার ইজ্জত হোক, চাই তার পদবী হোক, কিছুই তার কাজে আসেনি। কেন কাজে আসেনি? যেহেতু সে ইসলাম কবুল করেনি, যেহেতু সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর উপর ইমান আনেনি, আল্লাহ বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন সায়াসলা নারান যাতা লাহাব, ওচিরিশে জাহান্নামের আগুনে, দাউ দাউ করা আগুনে জ্বলবে আর পুড়বে, প্রবেশ করবে। এক্ষেত্রে আগে আমি বলেছি তার নাম যেরকম এরকম হচ্ছে তার কাজ, এজন্য নাম রাখতে সময় ভালো নাম রাখা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খারাপ নাম হলে ওটা চেঞ্জ করে দিতেন। তাহলে কারো নাম যদি থাকে অগ্নি, সঠিক হবে না অঠিক হবে বলেন তো? বুঝতে পারছেন? কারো কারো নাম আছে অগ্নি, ওই হিন্দুদের নাম আছে। আচ্ছা, কারো কারো নাম আছে আগুন, যাইজ না যাইজ? ঠিক না, চেঞ্জ করে দেওয়া উচিত। হয়তো আগে তোমার আম্মা জানতো না, তোমার আব্বা জানতো না, নাম রেখেছে, এখন তুমি বুঝতে পেরেছো ওটা ঠিক না, তুমি চেঞ্জ করে দাও। আর না কোনো আলিমের কাছে যাও আর উনি চেঞ্জ করে দিবেন। কেন অগ্নি? অগ্নি কারণ আগুনের, আগুন তো জাহান্নামের নাম দিবেন না, তো আমি কি জাহান্নামে যাবো? যাবো না, আগুন রাখবে না, এরকম ওষুধ নাম। অথবা সৎ নাম যার মধ্যে রয়েছে পবিত্রতা, যে নামে নিজের পবিত্রতা হয় তাও পরিবর্তন করে দেওয়া উচিত। আর যদি খারাপ নাম হয় তা পরিবর্তন করে দেওয়া উচিত। যদি কারো নাম হয় যেমন বিশপ পাদ্রি, তো নাম পরিবর্তন করবে কিনা? পাদ্রি বিশপ নাম পরিবর্তন করবে? যদি কারো নাম হয় উনি ঠাকুর, একটা কথা বললাম আমাদের দেশে হিন্দুদের জন্য এটা প্রসিদ্ধ, তাই না? যে এলাকায় যেরকম, অন্য জায়গায় যদি এরকম মানে মুশকিল, কিন্তু আমাদের দেশে হিন্দুদেরকে আমরা ঠাকুর বলি, ঠাকুরদা বন্দা সাহ বলে কিনা? ও তুমি এটা নাম রাখবে না? আচ্ছা, কেউ যদি নাম রাখে কোন একটা সরাসরি হিন্দুর নাম, এরকমই মনে করেন বড় এক লিডার ছিল হিন্দু প্রসিদ্ধ, এই নামে যদি তার নাম রাখা হয় তাহলে জায়েজ হবে? জায়েজ হবে না, এটা চেঞ্জ করে দেওয়া উচিত। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ নাম হলে নাম চেঞ্জ করতেন। মুসলিম সহি মুসলিম পড়লে আমরা পাই সায়াসলা নারান যাতা লাহাব, এর সাথে সাথে রয়ে গেল তার স্ত্রী। তার স্ত্রী হচ্ছে উম্মে জামিল। যেভাবে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, ওইভাবে তার স্ত্রীও কষ্ট দিত। আর তার স্ত্রী আবু সুফিয়ানের বোন ছিল, তাকে উম্মে জামিল বলে প্রসিদ্ধ। সে উম্মে জামিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এরপরেই দেখবেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কোন কোন মুফাসসির এরকম বলেছেন হাম্মালাতুল হাতাব বলতে এই আবু লাহাবের স্ত্রী, সে ওই বাহিরে যেত শুকনো কাঠ নিয়ে আসত, কাটা যুক্ত কাঠ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর রাস্তায় রেখে দিত যেন নবী কষ্ট পান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত শয়তান হবি দেখছেন! ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ওই খেজুরের ছাল নির্মিত রশি নিয়ে ওখানে যেত আর ওরকম কাটাবাটা নিয়ে আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কষ্ট দেওয়ার জন্য, এরকম শয়তান ছিল। আর এই আবু জাহাল আবু লাহাবের স্ত্রী, সে একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন। عن جندب بن سفيان قال اشتكى رسول الله صلى الله عليه وسلم فلم يقم ليلتين او ثلاثا فجاءت امراه فقالت يا محمد اني لارجو ان يكون شيطانك قد تركك لم اره قريبك او قربك منذ ليلتين او ثلاث فانزل الله عز وجل والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى رواه البخاري ومسلم قال الرسول صلى الله عليه وسلم اسستو হলেন একবার, যার ফলে তিন দিন দুই রাত বা তিন রাত জাগতে পারেননি, অর্থাৎ সালাতুল তাহাজ্জুদ পড়তে পারেননি, কিয়ামুল লাইল করতে পারেননি। এবারে ওই মুহূর্তে ওই মহিলা অর্থাৎ হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলিহি ফতহুল বারীতে উল্লেখ করেছেন, এই মহিলা বলতে ওই ইমরাআতু আবু লাহাব। فجاءت امراه فقالت يا محمد اني لا ارجو ان يكون شيطانك قد تركك لم اره قربك منذ ليلتين او ثلاث হে মুহাম্মদ, আমি তো দেখছি তোমার কাছে তোমার যে শয়তান আছে সেই শয়তান বর্তমানে তোমাকে ছেড়ে দিয়েছে, এজন্য তুমি দুই রাত বা তিন রাত তুমি দাঁড়াওনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ ওই কাকে বলছে শয়তান? জিবরিল আলাইহিস সালামকে। শয়তান খবীস। তখন এই আয়াত নাযিল হলো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ-দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, শেষ পর্যন্ত আল্লাহ আমাদের হেফাজত করুন। এই যে মহিলা যেভাবে কষ্ট দিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওইভাবে এই জাহান্নামের আগুনে তার কষ্ট হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই হাবলুম মিন মাসাদ বা হাম্মালাতুল হাতাবের ব্যাখ্যা ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এরকম করেছেন, হাম্মালাতুল হাতাব বলতে কানাত তামশি বিন নামিমা, ওই মহিলা চুগলি করে করে বেড়াত। আর কার চুগলি করত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সবসময় কাজ এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরকম লাঞ্ছিত করা যায়। কানাত তামশি বিন নামিমা, এছাড়া চুগলি তো আপনারা বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই আমরা যেন এরকম আমাদের মধ্যে যেন গুণ না হয়। আমার কাছে আসলো বলে আমি আপনার কথা ভাবছি, হ্যাঁ আপনার কিরকম কল্যাণ হয় সেরকম, আর আরেকজনের কাছে ও তো খুব খারাপ মানুষ বলার মতো না, ঠিক না? ওর কাছে গিয়ে আমি ওর বিরুদ্ধে আছি, আপনি যা চান তা করুন, এটা হচ্ছে কি চুগলি। তো চুগলি করবেন? খবরদার, মানুষের যদি দোষ হয় দোষ ঢেকে রাখার চেষ্টা করুন, কিন্তু যে দোষটা পরিস্ফুট প্রকাশিত সে তো সে নিজেই প্রকাশ করেছে, এটার দোষ ডাকবেন কিরকম? এই অবস্থায় তাকে হয়তো বুঝাবেন, আর নয় জালিম হিসেবে তাকে নিয়মতান্ত্রিক শাস্তি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার সমস্ত উম্মতকে রব্বুল আলামিন মাফ করে দিবেন, তবে যারা প্রকাশ্যে গুনাহ করে। তারপর বলেছেন, রাত্রে কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ দেখে রেখেছেন, কিন্তু সে দিনে বলে বলে বেড়াল, এটা হলো কি প্রকাশ্যে গুনাহকারী, একে আল্লাহ মাফ করবে না। তাই কারো দোষ যদি হয় সে একা একা হঠাৎ করে আপনি দেখতে পেয়েছেন, এবারে সুযোগ পেয়েছেন, আপনি ওটা প্রকাশ করবেন না, এই সময় আপনার জন্য উচিত এটা গোপন রাখবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যদি কোন ব্যক্তি কোন মুসলমানের দোষ দেখে রাখে রব্বুল আলামিন তার দোষ কিয়ামতের দিন দেখে রাখবেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এর তাফসীর সহিহ বুখারীতে এরকম করা হয়েছে, তার মানে আগুনের তার তৈরি করা হবে আর তার গলায় এরকম বাধা হবে জাহান্নামের আগুনে এই মহিলা, কারণ কি সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম আচরণ করেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিন, কবরের আযাব থেকে নাজাত দিন। রয়ে গেছে একটা কথা, আমি এটা আয়াতুল তাফসীর বা আহসানুল বায়ান থেকে উল্লেখ করেছি, ওই যে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, আগে বললাম বাস্তবে ধ্বংস হয়েছে, বলছেন আয়াতুল তাফসীরে আছে পরিশেষে সে প্লেগ রোগে আক্রান্ত হলো এই আবু লাহাব, আর এই অবস্থায় মারা গেছে। তিন দিন পর্যন্ত তার লাশ এই অবস্থায় ছিল, বাচ্চারা পর্যন্ত তাকে ত্যাগ করেছে তার নিজের সন্তানেরা। পরবর্তীতে এমন হয়েছে তার শরীর থেকে বদবু আর দুর্গন্ধ বের হতে লাগলো, তখন তারা তার ছেলেরা দূর থেকে পাথর আর মাটি ঢেলে তাকে ওখানেই দাফন করে দিয়েছে। তাহলে যে যেরকম করবে ওই রকমই তার ফল, কেমা তা দিনু তু দানু। তাহলে রব্বুল আলমিন যে বলেছেন যদি এটা সত্য হয় বাস্তবে তা প্রতিফলিত হয়েছে, দুনিয়াতে হয়েছে এবং আখরাতেও হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, নাসআলুল্লাহ সালামাতাহু ওয়াল আফিয়া। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে ইলমে নাফিয়া দান করো, ইলম অর্জন করে ইলমের সে অনুযায়ী আমল করার আর প্রচার করার তৌফিক দান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।